السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও محترم حضرات مربیان کرام ও دیگر مسلیان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত বর্তমান সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। এর মধ্যে গত দু সপ্তাহ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এই সময়ের সবচেয়ে একজন আলোচিত ব্যক্তি, দুনিয়ার কুফফারদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আর দুনিয়ার মুমিনদের কাছে সবচেয়ে বড় বীর মুজাহিদ। দুনিয়ার কুফফাররা যাকে ভয় করত, যাকে হত্যা করে আনন্দ উল্লাস করছে, আর তাদের দেখা দেখি অথবা তাদের দ্বারা প্রভাবিত একদল নামদারি মুনাফিক মুসলমান সেই কুফফারদের মতোই ধারণা পোষণ করছে, আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা পেশ করেছিলাম। এবং স্পষ্ট বলা হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী সম্পর্কে বলেছিলেন, লা ইউহিব্বুহু ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুহু ইল্লা মুনাফিক। আলী, তোমাকে মুমিন যারা মুমিন তারাই কেবলমাত্র তোমাকে ভালোবাসবে, আর যাদের অন্তরের মধ্যে রোগ আছে, নেফাক আছে, মুনাফিকি আছে, তারা তোমাকে ঘৃণা করবে, তোমাকে ভালোবাসবে না। আমরা এই যুগেও সে কথাই পুনর্বার বলছি, যারা বর্তমান সমাজে দুনিয়ায় যারা মুসলিমদেরকে উদ্ধার করার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলিম ভূমি রক্ষা করার জন্য এবং যারা মুসলিমদের শিশুদের জান মাল রক্ষা করার জন্য নিজের জীবন নিজের মাল উৎসর্গ করে লড়াই করছে, এদেরকে যারা ভালোবাসে তারাই হচ্ছে যুগের মুমিন, মুমিনরাই তাদেরকে ভালোবাসবে এবং মুনাফিকরাই শুধুমাত্র তাদের সমালোচনা করবে, তাদের ঘৃণা করবে। অনেকের প্রশ্ন যে এই যে এত বিপদ আপদ আছে, এবার আজকে মুমিনদেরকে নিয়ে, মুমিনদের মধ্যে যারা দুর্বল ইমানের অধিকারী তারা এই সব অবস্থা দেখে বড় চিন্তায় পড়ে যায়, আল্লাহ তাআলা কেন সাহায্য করছেন না, আল্লাহ তাআলা কেন এই বিপদ আমাদেরকে দেখছেন না। এরপরে তারা আস্তে আস্তে ঈমানও দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছিলেন, আলা তাদউল্লাহ লানা, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন অভিযোগ করলাম, হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি জিল্লিল কাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় হেলান দিয়ে বসেছিলেন, সেই সময় আমরা আমাদের অভিযোগ, আমরা যে কুফফারদের থেকে চরম নির্যাতনের শিকার হচ্ছি, চরমভাবে আমরা কষ্ট পাচ্ছি, এই বিষয়গুলো আল্লাহর নবীর কাছে উপস্থাপন করলাম, অভিযোগ করলাম। ওয়াকাদ লাকিনা মিনাল মুশরিকিনা সিদ্দাতান, মুশরিকদের পক্ষ থেকে আমরা কঠিন অবস্থার সম্মুখীন হতেছিলাম। ফাকুলনা, আমরা বললাম, আলা তাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। যেমন এখনো অনেকের ধারণা, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা তো একেবারে মরে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, তিনি সেখান থেকে সোজা হয়ে বসলেন। ফাকাদা ওহুয়া মুহমারুন ওয়াজহুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। ওয়াকালা, এবং তিনি বললেন, কানার রাজুলু ফি মান কানা ক্বাবলাকুম, তোমরা এই সামান্য কষ্ট করে এখনই অভিযোগ শুরু করেছ, আমরা মরে যাচ্ছি, আমরা নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, অথচ তোমাদের আগের যারা চলে গেছে তাদের অবস্থা ছিল এই, ইউহফারু লাহু ফিল আরদে, তাদের জন্য জমিনের ভিতরে গর্ত খোঁড়া হতো, সেই গর্তের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো, ফায়ু জালু ফিহি ফায়ু জাও বিমিন সারিন, এরপরে করাত আনা হতো, করাত ফায়ু দাও ফাও করা আসিহি, অতপর তাদের মাথার উপরে সেই করাত রেখে দেওয়া হতো, চিরে দেওয়া হতো, ফায়ু সক্কুবে ইসনাইনে, অতপর তাদেরকে করাত দিয়ে চিরে দুই টুকরা করা হতো, ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তাদেরকে দিনের থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না। ওয়ায়ুমসাতু বিআমসাতিল হাদিদ, আরো শুনে রেখো, তাদের এক একজনকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর আচড়ানো হতো, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোস্তগুলোকে হাড্ডির থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো, মা দুনা লাহমিহি মিন আজমিন ওয়া আসাবিন, হাড্ডি থেকে রগের থেকে গোস্তগুলোকে আলাদা করে ফেলা হতো, ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিল্লাহি, কিন্তু এর পরেও তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, আল্লাহর দ্বীনের থেকে সামান্য বিচ্যুত করতে পারত না। তোমরা আজকে অভিযোগ করছো, জেনে রাখো, আল্লাহ লা ইউতাম্মিনা হাযাল আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে একদিন পরিপূর্ণ করবেন, তোমাদেরকে সাহায্য করবেন, এমন অবস্থা হবে, হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানা ইলা হাজরামাউত, একজন আরোহী হাজরামাউত থেকে সানা পর্যন্ত একা চলে যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তারা শুধু আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না, আবিজ্জিবা আলা গানামিহি, অথবা ভয় থাকবে একটা, হয়তো বকরিটা বাগে নিয়ে যায় কিনা, এই ভয় থাকবে, এছাড়া আর কোনো ভয় থাকবে না। কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়া করছো, তোমরা বড় তাড়াহুড়া করছো। রাওয়াহুল বুখারী, এটা বুখারী শরীফে হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পরিষ্কার করে দিয়েছেন যে আগের যুগের লোকদের উপর নির্যাতন এসেছে, জুলুম এসেছে, তারা সবর করেছেন, এটা ইমানের পরীক্ষা, এজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে এরকম দুর্বল ইমানদের যে প্রশ্ন মনে মনে আছে সেটার উত্তর দেওয়ার জন্য আজকের আলোচ্য বিষয় আল ইস্তিকামাতু ওয়া সাবরু ওয়াল বালা। ইস্তিকামাত অটল থাকা এবং ইমানের উপরে পরীক্ষা আসবে সম্পর্কে আলোচনা। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই আর কি। আরে ভাই হাদিস তো বুঝো নাই, একটা হাদিসে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের পাঁচটা ভিত্তি, পাঁচটা করছি আর কি। আরে বোকা, এই বিল্ডিং এর দুইটা পিলার বা হয়তো আরো কয়েকটা পিলার আছে, এই পিলার গুলোর নাম কি বিল্ডিং? বিল্ডিং হইতে কি লাগবে? আরো ছাদ লাগবে, জানালা লাগবে, আরো কত কিছু লাগবে। ঠিক তেমনি ভাবে ওই হাদিসের মানেই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে, সেই পাঁচটি হল পিলার আশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতায়ুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই পাঁচটা হচ্ছে কি পিলার? পিলার কি পুরো বিল্ডিং? তার মানে কি তাহলে এই পাঁচটার বাইরে আর আছে না? তাহলে আজকে যারা শুধু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বোঝাম সব ঠিক আছে আর মনে মনে বলে আমরা একেবারে পাকা মমিন, এই লোকগুলোর বিল্ডিং এ ছাদ আছে, জানলা আছে, দরজা আছে, ফার্নিচার আছে, কিচ্ছু নাই, এই পিলার পাঁচটাও দুর্বল, খালি পাঁচটা পিলার করে রেখে দিল, মাশাআল্লাহ বিল্ডিং হয়ে গেছে, এই মার্কা মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা পিলারের উপরে, সেই পিলার পাঁচটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুইটা সাক্ষী দেওয়া, ইকামাতে সালাত, ইতায়ে যাকাত, হজ এবং সামে রমাদান। এই পাঁচটা কি? তাহলে এই পাঁচটাকে পূর্ণ ইসলাম না ইসলামের পিলার? খুব হাদিস বুঝতে হবে, হাদিস পড়ায় আর পড়ে আর মনে মনে বলে নামাজ পড়ছি শেষ, আল্লাহ এজন্য বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে খালি নামাজ পড়ে? কইতে না আমি পাক্কা মুসলমান, নামাজ তো পড়তেই হবে, পিলার না থাকলে আমার বিল্ডিং থাকবে না, পিলারও লাগবে, পিলার ছাড়াও বিল্ডিং চলবে না, কিন্তু পিলার দুর্বল হলেও চলবে না। এই জন্য ওই পাঁচটাকে আমি ছোট করি নাই, ওই পাঁচটা পিলার ও পাঁচটা লাগবে এবং শক্ত পিলার লাগবে, ঠিক মতো লাগবে, এরপরে ওই পাঁচটা হলেই চলবে না, আরো কি লাগবে? ছাদ লাগবে, সে ছাদ, ছাদ হচ্ছে জিহাদ, ছাদ কি? ওলামা ইকরাম মিশকাতের হাদিস করে দেখবেন পরিষ্কার লেখা আছে আলা আদুল্লুকুম আলা জিরওয়াতে সানামি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নামাজ, রোজা, হজ, যাকাত সব সম্পর্কে বলেছেন, সাহাবীরা খুব খুশি, এই কয়টা করলেই তো পার পেয়ে যাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইগুলোর ছাদ লাগবে না, ছাদ বলবো ছাদ, আলা আদুল্লুকুম আলা জিরওয়াতে সানামিহি, আমি তোমাদেরকে এই সবগুলোর সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্থান ছাদ কি তাকে বলবো? জিরওয়াতে সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সবগুলোর ছাদ হচ্ছে, এই সবগুলোর উচ্চ স্থান হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, একটু দেখাইলাম না, আগের লোকদের প্রতি, সেগুলো কি? মাসাতহুমুল বাসাউ, তাদেরকে স্পর্শ করেছিল কঠিন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ না খেয়ে থাকতে হয়েছে, যুদ্ধের ময়দানে গেছে, এক এক দল সাহাবী একটা খেজুর ভাগে পাচ্ছে, এরপরে বলছে ওই একটা খেজুরের কি মূল্য তা বুঝলাম তখন যখন একটা খেজুরও ছিল না, মাসাতহুমুল বাসাউ অদ্দাররাউ আর কঠিন মুসিবত এসেছিল তাদের প্রতি, ওয়াজুলজিলু এবং ভূমিকম্প, বাহ্যিক ভূমিকম্প হতে পারে আর শত্রুদের দ্বারা ভূমিকম্প, এই যে এখন ভূমিকম্পের মতো হামলা করছে, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এমন কি স্বয়ং আল্লাহর রাসূল এবং সাহাবীরা তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, এত জুলুম নির্যাতন আর সহ্য করতে পারছি না, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে। এরপরে আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরুল্লাহ করিব, অপেক্ষা করো আল্লাহর সাহায্য খুবই কাছে। আল্লাহ সাহায্য করেছেন না? আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন, বহু জায়গায় সাহায্য করেছেন, সূরা তওবার 25 নম্বর আয়াতে আছে। কিন্তু সাহায্য করলেন কখন? আল্লাহ তাআলা বলছেন, সাহায্য এসেছে ঠিকই, কিন্তু সেই সাহায্যটা আসতে একটু সময় লেগেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে গেলেন, সাহাবায়ে কেরাম অনেক আছে সাথে, এত বেশি সাহাবী ওই যুদ্ধে। আজকে যারা বলে যে আমাদের কি অস্ত্র আছে, কি সৈন্য আছে, আমাদের কি আছে, কি দিয়ে আমরা এই কুফফারদের মোকাবেলা করব, তাদের জন্য এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে বিশাল বাহিনী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজেন গোত্র হুনাইনের দ্বারা বাসিন্দা এদের বিরুদ্ধে লড়াইতে গেলেন। অনেক সাহাবী আজকে কাফেরদের চেয়ে বেশি, সাহাবায়েকেরা আনন্দে মেতে উঠলেন, আজকে সংখ্যা কম থাকি সব জায়গায় সেজন্য ভয় থাকে, আজকে সংখ্যা কমের জন্য আমরা পরাজিত হব না, এরকম আনন্দে তারা রওনা হচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যা আধিক্যতা তোমাদেরকে খুব আনন্দ দিচ্ছিল, আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা গরিষ্ঠতা, তোমাদের সংখ্যা আধিক্যতা তোমাদেরকে আনন্দিত করেছিল, ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু কিছুই হলো না। যখন ওখানে ঢুকতে শুরু করলো, হাওয়াজেন গোত্রের যারা লোক ছিল পারদর্শী ছিল তীর চালানে, চরম ভাবে তীর চালানো শুরু করলো চতুর্দিক থেকে, এমনকি মুসলিমরা এলোমেলো হয়ে গেলে সব পালাতে শুরু করলো। বলছেন, ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, পালাবার জায়গা খুঁজে যখন না পায় তখন জায়গা থাকলেও মনে হয় জায়গা সংকীর্ণ হয়ে গেছে। কোরআন বলছে, ওয়াদাকাত আলাইকুমুল আরদু, তোমাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, বিমা রাহবাত, প্রশস্ত থাকা সত্ত্বেও, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপরে তোমরা পিছন দিকে ফিরে মানে পিছনে পিঠ দিয়ে তোমরা পালাতে শুরু করলে, পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে শুরু করেছ, মানে পিছ দিয়ে পালায় না একেবারে দৌড়ানো, এটা বুঝাচ্ছেন পালালো তোমরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আল্লাহর রসুল পালান নাই, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে পড়লেন। বুখারী হাদিসে আসছে আল্লাহর রাসূল একা হয়ে সামনে বাড়ছেন, তিনি পালান নাই। আমাদের নবী কত শক্তিশালী, কত সাহসী, এজন্য আমি বলি যে আমাদের যুগের লোকেরা বলে যে বেটা কিচ্ছু জানে না, তারে বলে বুজুর্গ, আমাদের বুজুর্গ, আমাদের হুজুর এত বড় বুজুর্গ, খালি তাবিজ লেখার দাওয়াত খায়, এছাড়া একটা মুরগি জবাই করতে ভয় পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়লেন আর বলছেন, আলান নবিউল্লাহ কাযিব আন আবনা আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। ওরা কুফাররা বিশ্বাস করত যে আব্দুল মুত্তালিবের বংশে একজন নবী আসবে, আল্লাহর নবী সেদিকে ইঙ্গিত করলেন, তোমরা আমাকে মিথ্যাবাদী বলো, তোমরা আমাকে জাদুঘর বলো, আর যাই বলো না কেন, তোমরা যেই নবীর আগমনের অপেক্ষা করছো, আব্দুল মুত্তালিবের বংশে একজন নবী আসবে, আমি সেই নবী, আনান নবিউল্লাহ কাযিব আন আবনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সেই বংশধর। সামনে বাড়ছেন, এরপরে আল্লাহ রাসূল ডাক দিলেন, তাল ইবাদাল্লাহ, কারণ শয়তান আরেক কারবার করেছে, শয়তান ঘোষণা, আল্লাহ নবী পড়ে গেছেন, মাথায় জখম হয়ে গেছে, লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে গেছে, এই সময় শয়তান ঘোষণা করলো কি মোহাম্মদ মরে গেছে। সাহাবায়ে কেরামদের দুইটা অংশ দুরকম হয়ে গেল, এক দলে মরণপণ যুদ্ধ করতে লাগলো আর এক দলে পালাতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সাহস দিলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআলা ইবাদাল্লাহ, ও সাহাবীরা আল্লাহর বান্দারা, তোমরা আমাকে কেন্দ্র করে আমার নেতৃত্বে লড়াই করো, পালাইও না। শয়তান ঘোষণা করে দিল, ওমা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওই ওই যুদ্ধে মুহাম্মদ তো একজন রসুল, কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার আগে যত রসুলরা এসেছেন সব দুনিয়া থেকে চলে গেছেন, কেউ স্থায়ী থাকেন নাই। আফা ইম্মা তা আও কুতিলাং কলাবতুম আলা আকাবিকুম, এবারে তিনিও যদি মারে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, আও কুতিলা অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে? জেনে রাখো, যদি তোমরা পিছনের দিকে ফিরে যাও তাহলে তোমরা নিজেদেরই ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এইভাবে একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। এরপরে যখন সংখ্যা আধিক্যতার গৌরব শেষ হয়ে গেল, অস্ত্রের অহংকার শেষ হয়ে গেল, ভরসা এখন শুধু আল্লাহর উপর ঈমান, এটাই আল্লাহ তা দেখাচ্ছেন। এই যুগেও যারা ভয় করো কুফফাদের অস্ত্র দেখে, আমেরিকার এত লক্ষ সৈন্য, ভারতের এত সৈন্য, মেরিন সৈন্য, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, বিমান বহর, মেরিন বহর, এই সব দেখে যারা ভয় পাচ্ছ, আল্লাহ তাআলা তাদেরকে উত্তর দেওয়ার জন্যই এই যুদ্ধে এই পরিস্থিতি করলেন। সমস্ত মার খেয়ে এদিক সেদিক হয়ে গেল, এরপরে যখন সম্পূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা চলে গেল, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা এরপরে তার সাকিনা প্রশান্তি নাযিল করলেন, আলা রাসূলিহি ওয়ালাল মুমিনিন, রাসূলের উপরে এবং মুমিনদের উপরেও, ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা, এরপরে আল্লাহ তাআলা এমন একদল সৈন্য পাঠালেন যা তোমরা দেখতে পাচ্ছ না, ওয়া আযাবাল্লাযিনা কাফারু, এবং কাফেরদেরকে কঠিন শাস্তি দিলেন, ওয়া যালিকা জাযাউল কাফিরিন, কাফেরদের শাস্তি এটাই। কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে এই পরীক্ষায় পড়তে হবে, এই পরীক্ষায় পড়ার পরেই তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এজন্য কোরআনুল কারীমের সূরা তওবার 16 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেছেন, আম হাসিবতুম আন তাতরাকু, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, আর আল্লাহ তাআলা জানে, জানবেন না, জেনে নিবেন না কে তোমাদের মধ্যে জিহাদ করলো, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আর তোমাদের মধ্যে কারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নাই? কুফফারদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের সাহায্য চাবে, তাদের সঙ্গে মিলবে, এরপরে আল্লাহ সাহায্য করে এটা হবে না, আল্লাহ তারা পরীক্ষা করবেন, এই পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহ তারা তোমাদের সাহায্য করবেন না। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তারা বলছেন পরীক্ষা আসবে, এই পরীক্ষায় যারা অটল থাকে, যারা আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখে, আল্লাহ তারা তাদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে, আমাদের রব আমেরিকা না, আমাদের রব ব্রিটেন না, আমাদের রব ভারত নয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব শুধুমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ইস্তিকামাত থাকে, অটল থাকে, এরপরে দৃঢ় থাকে, সুম্মাস্তাকামু, তাতানাযালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়ে যায় তাদের উপরে, ফেরেশতারা তাদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের শত্রু কত শক্তিশালী, কত সংখ্যাগরিষ্ঠ, কত অস্ত্র বেশি আছে, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমরা কি হবে সেই চিন্তা করার দরকার নাই, ওয়ালা তাহজানু, তোমরা যদি মরেও যাও জেনে রাখো, আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমরা মরলে জান্নাতে যাবে, ওরা মরলে জাহান্নামে যাবে, তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ, ওদের মাওলা হচ্ছে শয়তান। আল্লাহর মুমিনদের বা মাওলা কে? কোরআনে কি সুন্দর আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোন মাওলা নাই। ও কুফাররা, কিসের ভয় দেখাও? আমাদের মৃত্যুর ভয় দেখাও? আমরা যে আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত সালাতে সিজদা করি, যে আল্লাহর জন্য তাহাজ্জুদে কান্নাকাটি করি, যে আল্লাহর জন্য কোরআন পড়ি, যে আল্লাহর জন্য লড়াই করি, আমরা তো মরলে সে আল্লাহর কাছেই চলে যাব। আমাদের মৃত্যু তো আমাদের একটা উপহার। শহীদদের জন্য মৃত্যু কি উপহার? তারা মৃত্যুকে ভয় করে না। কিসের ভয় দেখাচ্ছ? তোদের ভয় কারো যে তোরা মরলে কোথায় যাবি? তোদের কোনো মাওলা নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলতে থাকে, আমরা তোমাদের সঙ্গে আছি, বন্ধু হয়ে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে আছি, আবার দুনিয়াতে আখিরাতেও থাকব। ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে গেছো, এখন তোমরা ওখানে গেলে যা চাবে তোমাদের মন যা চাবে তাই পাবে। মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তোমরা যা আল্লাহর কাছে দাবি করবে তা পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এক কথায় বলে দিল মেহমানদারি। কি সুন্দর সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 31 নম্বর 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। এই জন্য আর এক আয়াতে আছে সূরা আহকাফ অর্থাৎ 46 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রবকে আল্লাহ, বিপদ দেখলে কুফফারদের সঙ্গে, ভালো দেখলে মুমিনদের সঙ্গে, এরকম না, সর্ব অবস্থায় যারা অটল থাকে কি থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাদের রব আল্লাহ বলে যারা স্থির থাকে, বিপদে পড়লে মাজারে দৌড়ায় না, খাজা বাবার কাছে দৌড়ায় না, গাজা বাবার কাছে দৌড়ায় না, অথবা শাসকের ধরনা দেয় না, আমেরিকার কাছে যায় না, ইহুদি খ্রিস্টানদের কাছে যায় না, দুই রকমের শরিক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সর্বঅবস্থায় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অটল থাকে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতবাসী, তারা জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে একটু পোড়া খেতে হবে। কি করতে হবে? স্বর্ণ যদি সুন্দরী মেয়ের গলায় হার হয়ে ঝুলতে চায় তাকে কি করতে হবে? আগুনে পোড়া খেতে হবে, লোহার বাড়ি খেতে হবে। এরপরে এক সময় গিয়ে সুন্দরী নারীর গলায় হার হয়ে ঝুলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাত কি এমনি পাইবা? জান্নাত পাইতে হলে একটু তোমাদেরকে পোড়া খেতে হবে, দুনিয়ার শাস্তি খেতে হবে। এই শাস্তি খেয়ে দেখাবে, পরীক্ষা হবে। এজন্য জিহাদ এবং কেতাল হচ্ছে মুমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্য। মুমিনরা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হওয়ার জন্য তামান্না করে, মুনাফিকরা ভয় করে পালিয়ে যায়। এজন্য আল্লাহ, আপনার আওয়াজ কম করবেন মসজিদে, ইনশাআল্লাহ মাঠে গেলে তখন স্লোগান দিবেন। বলছিলাম যে বিষয়টা, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, উলাইকা আসহাবুল জান্নাহ, এই লোকগুলোই জান্নাতি হবে। খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে, একটু কষ্ট করে যাও, এরপরে চিরস্থায়ী জীবন পাবে। এজন্য আল্লাহ তারা একটু কষ্ট দিচ্ছেন, এছাড়া কিচ্ছু না। এজন্য ভয় পাওয়ার কারণে অনেকে চিন্তা করে, এই যে এত নির্যাতন, এত কষ্ট সহ্য করছি, কই আমাদের তো আল্লাহ তারা নুসরাত করেন না। আল্লাহর নুসরাত আসার জন্য তো অপেক্ষা করতে হবে, কাজ করতে হবে। যেন খবরদার, শয়তান যেন কারো মনের মধ্যে এই ধোকা না দেয় যে আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের কুফররা পিষে ফেলছে, মেরে ফেলছে। আল্লাহ তারা বলছেন, না, একটু অপেক্ষা করো। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না, কুফফারদের কাছে ঝুঁকে যেও না, ওদের সাথে বন্ধুত্ব করতে যেও না, ওদের সাহায্য সহানুভূতি, ওদের সাথে বন্ধুত্ব, ওদের সহযোগিতা করা, এই সব করতে যেও না। ফাতামাসসাকুমুন নার, তাহলে কিন্তু তোমাদেরকে আগুন স্পর্শ করবে, জাহান্নামে যেতে হবে, আর তখন তোমাদের কোনো সাহায্যকারী খুঁজে পাইবে না। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তোমাদের কোনো ওলি থাকবে না, সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা সকলকে পরীক্ষা করেছেন। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে সূরা বাকারার 124 নম্বর আয়াতে ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কতগুলো আদেশ দিয়ে কালেমা দিয়ে পরীক্ষা করেছেন, যখন তিনি পরীক্ষা করলেন এরপরে আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো নেতা বানাবো। পরীক্ষা করার পরে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে নাগি গদিতে বসে বসে খেলাফত পাওয়া যাবে না। ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে লোকদের জন্য মানুষের নেতা বানাবো, তোমাকে মুসলিমদের নেতা বানাবো, ইমামান খলিফা মুসলিম বানাবো, ইমাম বানাবো। ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আমার সন্তানদের মধ্য থেকে ইমাম বানাও, আল্লাহ বলেন না ওইটা হবে না। ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদের মধ্য থেকে ও কিছু ইমাম বানাও নেতা বানাও, আল্লাহ তাআলা বললেন না লা ইয়ানালু, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার এই ওহদা আমার এই দায়িত্ব কোন জালিমদেরকে দেওয়া হয় না, বরং যারা পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে ক্রিম হয়, যারা খালেস পিওর স্বর্ণ হয়, এরকম লোকদেরকে আমি আমার ইমামত দিয়ে থাকি, এদেরকে জান্নাতের জন্য নির্বাচন করে থাকি। এই জন্য সাহাবিদেরকেও পরীক্ষা করেছেন। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত দেখবেন কি সুন্দর কথা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবীর সাহাবী, এই সাহাবিদের সম্পর্কে আছে আল্লাহ, আমি এটা আলোচনা আগেও করেছি যে সাহাবায়ে কেরামদের মাদ্রাসা বাইতুল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যবিহুল্লাহ, শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ। এরপরে নিসাবে তালিম কি, কিতাবুল্লাহ কালামুল্লাহ ইলাহাল আলামিন, মাদ্রাসার নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম ইসমাইল যবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এবারে মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, কার দল? হিজবুল্লাহ। এবারে মাদ্রাসার পড়াশোনা কেমন হয়, পরীক্ষা করার দরকার আছে, পরীক্ষা করা দরকার, পরিদর্শন করা দরকার, ভিজিট করা দরকার। আর জানা আছে এটা, যে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করতে হলে এমন লোকদের পাঠাতে হবে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়েও যেন তার শিক্ষা বেশি থাকে, নাহলে পরীক্ষা ঠিকমতো হবে না। ইলাহাল আলামিন, যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম হচ্ছে কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ যবিহুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্র হচ্ছে হিজবুল্লাহ, এদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নাই, দুনিয়ার কোনো শিক্ষক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই পরীক্ষা করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ, পরীক্ষা করেছেন কে, কোথায় পরীক্ষা করলেন? তোমাদের মতো এসি রুমে বসে টেবিল চেয়ার দিয়ে না, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন বদরের ময়দানে, পরীক্ষা করেছেন হুনাইনের ময়দানে, পরীক্ষা করেছেন উহুদের ময়দানে, পরীক্ষা করেছেন তায়েফের ময়দানে, পরীক্ষা করেছেন খন্দকের ময়দানে, পরীক্ষা করেছেন ইয়ারমুকের ময়দানে, পরীক্ষা করেছেন মুতার ময়দানে। এরকম ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, উত্তপ্ত বালুর নিচে শুয়ে রেখেছে, উপরে পাথর চাপা দেওয়া আছে, উত্তপ্ত বালুর উপরে শুয়ে উপরে আঙ্গার রেখে দেওয়া হয়েছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করছেন, পরীক্ষা করেছেন আম্মার ইবনে ইয়াসিরকে, পরীক্ষা করেছেন সুমাইয়াকে তার মাকে, পরীক্ষা করেছেন আম্মারকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষা করলেন কে, পরীক্ষার ফলাফল কি, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুর রাশিদুন, পরীক্ষা করেছেন কে, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা হচ্ছে সম্পূর্ণ কামিয়াব, এরা হচ্ছে সম্পূর্ণ কামিয়াব হয়ে গেছে, আমার সাহাবীর আমার রসুলের ছাত্ররা পুরা কামিয়াব হয়ে গেছে 100-তে 100। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা সঠিক মুমিন, হক মুমিন হয়ে গেছে। আমিনু কামা মানান নাস, তোমাদের ইমানটা যদি ওই সাহাবীদের ইমানের মতো হয় তাহলে তোমরা মুমিন, তোমরাও তাদের মতো সফল হতে পারবে, আর যদি তাদের ইমানের মতো না হয় তাহলে খবরদার তোমাদের ইমানটা যাচাই করতে হবে। ও মুসলমান জাতি, আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন তোমরা ওদের মতো ইমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো, আমার নবীর ছাত্রদের মতো ইমান আনো, কারণ তারা পরীক্ষিত, ওদের মতো ইমান আনো। ওদের ইমানের মধ্যে কোন তরিকা ছিল না, চিস্তিয়াও ছিল না, কাদেরিয়া ছিল না, নকশাবন্দিয়া ছিল না, বায়াত ছিল, বায়াত করেছিলেন জিহাদের জন্য, বায়াত করেছিল মৃত্যুর জন্য, যুদ্ধের ময়দানে বায়াত হচ্ছে, বায়াত হচ্ছে শূলের উপরে চরণ অবস্থায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলের উপরে চরণ হয়েছে, সেই সময় বলছে খুবাইব তুমি যদি খালি বলো তোমার নবীকে তোমার জায়গায় রেখে দেওয়া হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা মুখে যদি বলো তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। মক্কার সবচেয়ে বড় কবি, বড় সাহিত্যিক খুবাইব ইসলাম গ্রহণ করার কারণে তাকে এরকম বন্দি করে ফাঁসি দেওয়া হচ্ছে। আল্লাহর নবীর সাহাবি সেই ফাঁসির মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন, ওহে আল্লাহর দুশ্মনেরা, তোমরা মনে করেছ আমাদের জীবন আমাদের নবীর চেয়ে বেশি প্রিয়, জেনে রাখো আল্লাহর নবীকে আমার জায়গায় রাখা তো দূরের কথা, আল্লাহর নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে আর আমি খুবাইব জীবিত থাকবো, আল্লাহর কসম তাও বরদাস্ত করা হবে না। এরপরে তিনি কবিতা পড়লেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, জেনে রাখো আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি। বায়াত তো আছে, সেই বায়াত কোন চিশতিয়ার বায়াত ছিল না, কাদেরিয়ার বায়াত ছিল না, কোন তরিকার বায়াত ছিল না, আমরা বায়াত করেছি রাসূলের হাতে, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমার দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমরা অতক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ দিনের থেকে আমরা অটল হব না, আমরা সরে যাব না, আমরা বিচ্যুত হব না, আমরা জীবন দেব কার জন্য? খাসি যখন জবাই করে টানায় তখন তাকে উল্টা টানাইল না ভাও টানাইল, নদীতে ফেলল না সাগরে ফেললো না পাহাড়ে ফেললো, সেই পরোয়া করে না, মুমিনরা জান দেয় কার জন্য? আল্লাহ তার সাহাবি, আল্লাহ নবীর সাহাবি সেই ফাঁসির মঞ্চে বসে বলছেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড ভালো করে পড়ো ওলামা ইকরাম, তারপরে দেখো সাহাবি কি কবিতা পড়ছেন, বলছেন, ফালাও ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ে শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমার কোন পরোয়া নাই, আমি আমাকে হত্যা করার পরে কোন দিকে ঢলে পড়ব, কোন কাতে ঢলে পড়ব, উল্টা টানাইল না ভাও মতো টানাইল, পাহাড়ে মারলো না নদীতে ডুবাইয়ে দিল, কোনটা করলো? ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা, যখন আমি ইসলামের জন্য মুমিন অবস্থায় মুসলিম অবস্থায় যখন শহীদ হয়ে যাচ্ছি আমার কোন পরোয়া নাই, কারণ আমি জান দিচ্ছি কার জন্য? ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমি এক আল্লাহর জন্য জান দিচ্ছি, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন, বারিকলি ফি আওসালি সিলবিন মুমাজ্জাই, আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে বিভিন্ন মাছের পেটে চলে যাবে, সমুদ্রের বিভিন্ন তলায় চলে যাবে, বিভিন্ন জায়গায় ছিঁড়ে ছিঁড়ে যাবে, এটাই তো আমি চাচ্ছিলাম, আমার যেন কবর না হয়, আমাকে যেন খুঁজে না পায়, বিভিন্ন স্থান থেকে যেন আমার রক্ত হাড্ডি গুলো আলাদা হয়ে ওঠে, কামতের মাঠে এক একজন কবর থেকে উঠবে আর আমি যেন আমার বিভিন্ন জায়গা থেকে উঠতে পারি, আমার এজন্য কোনো আফসোস নাই, কোনো আক্ষেপ নাই, আমার দেহগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হোক আমার কোনো আফসোস নাই, বারিক লিফি আও সালে শিলবিন মুমাজ্জাই, আমার ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহকে আবার একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে শহীদের কাতার উঠে পারবেন, যখন সেই শহীদের জখমগুলো তাজা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এই শহীদরা এবং যুদ্ধের ময়দানে যারা আহত হয়েছে এই লোকগুলোর জখমগুলো আবার তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ দাম ওয়া রীহুহু রীহুল মিস্ক, তাদের রঙে রক্তের রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে নিষ্কম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। আল্লাহ তাআলা এইজন্য পরীক্ষা করছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, ও মুমিনরা তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমাদের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা হবে, পরীক্ষা না করে কাউকে ছাড়া হবে না, এজন্য অটল থাকো। কোরআনুল কারীমের সূরা বাকারা 151 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ভয় দেখাইয়া, শত্রুদের ভয় দেখাবো, তোমাদেরকে ভয় দেখাবো, ওয়াল জুই ক্ষুধা, না খেয়ে থাকতে হবে, তোমাদের জান মাল এবং ফল ফলাদির ক্ষতি করে তোমাদের পরীক্ষা করা হবে, এই সব কিছু সত্ত্বেও যারা ঈমান থেকে সরে যাবে না, যাদের মধ্যে রোগ ঢুকবে না, চিন্তা ঢুকবে না, মুনাফিকি করবে না, আল্লাহ বলছেন সাবিরিন, যারা অটল থাকে, অটল থাকে। সবর করনে ওয়ালা মানে এই না যে একজনে থাপ্পড় মারলো আর গাল পেতে দিলেন, এর নাম সবর না। সবর মানে হচ্ছে বিপদ দেখে, মুসিবত দেখে অটল থাকা, না পালানো, এর নাম কি? অবশ্যই সাবিরিন, যারা সাবিরিন তাদেরকে সুসংবাদ দান করুন, যারা পালাবে ভয় করবে আর কুফফারদের খাতার তলে গিয়ে পালাবে, এদের জন্য কোনো কিনায় সুসংবাদ নাই, ওদের জন্য দুঃসংবাদ আছে বড় জাহান্নামের। আল্লাহ তাআলা এজন্য পরিষ্কার করে দিয়েছেন সূরা মুহাম্মাদের 21 নম্বর আয়াত, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব, হাত্তা নালামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিন, তোমাদের মধ্যে মুজাহিদিন কারা, কারা সাবিরিন, এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করেই ছাড়ব, এমনি ছাড়ব না। আল্লাহ তাআলা যা বলেছেন সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াতে, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মালের দিক দিয়ে, জানের দিক দিয়ে পরীক্ষা করা হবে, তোমাদের বাড়িঘর পুড়িয়ে দেবে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে, ধ্বংস করবে, সন্তানদেরকে হত্যা করবে, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা আশরাকু আদান কাসীরা, এবং তোমাদেরকে মুশরিকদের পক্ষ থেকে তোমরা অনেক কষ্ট কথা শুনবে, গালিগালাজ করবে, সন্ত্রাসী বলবে, তোমাদেরকে গালিগালাজ করবে, পাগল বলবে, তোমাদেরকে সন্ত্রাসী বলবে, বিভিন্ন রকম অপবাদ তোমাদেরকে দিবে, কিন্তু শুনে রেখো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর করতে পারো, অটল থাকতে পারো, এরপরেও তোমরা মোকাবেলা করতে পারো, তাত্তাকু, আল্লাহকে ভয় করতে পারো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, জেনে রাখো এটা তোমাদের জন্য একটা দৃঢ়তা হবে, এবং তখনই তোমরা আল্লাহ সাহায্য পাবে, তোমাদের জান ক্ষতি হবে, মাল ক্ষতি হবে। এখন কাজে জিহাদে তো যেতে মনে চায়, কিন্তু আমার সন্তান কি হবে, মা বাবার কি হবে, বাড়িঘর কি হবে? আল্লাহ তাআলা সূরায়ে তাওবার 24 নম্বরে খুব সুন্দর করে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইত্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী, আপনি জানিয়ে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের মহাব্বত, আপনা হুকুম, দুই নাম্বার তোমাদের সন্তানদের মহাব্বত, ওয়াইখওয়ান হুকুম, তিন নাম্বার তোমাদের ভাইদের মহাব্বত, ওয়াজওয়াজ হুকুম, চার নাম্বার তোমাদের স্ত্রীদের মহাব্বত, চা পাঁচ নম্বর আশিরাতুকুম, তোমাদের বংশ, তোমাদের সন্তান আদি মহাব্বত, ও আমওয়ালুন ইত্তারাফতুমুহা, এই যে সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করো, জমা করেছ, এই সম্পদের মহাব্বত, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসা বাণিজ্য, যদি আল্লাহর রাস্তায় কথা বলো, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, যুদ্ধ করতে গেলে ক্ষতি হয়ে যাবে, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাড়িঘর কি সুন্দর আরামের বাড়িঘর, যেগুলো তোমাদের খুব প্রিয় পছন্দের ঘর, এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, কয়টা হলো, আটটা জিনিসের মহাব্বত যদি তোমাদের কাছে বেশি হয়, তিনটার থেকে কয়টার থেকে, যদি এইগুলোর মহাব্বত বেশি হয়, আহাব্বা ইলাইকুম, বেশি মহাব্বত হয় মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর থেকে বা আল্লাহর রাসূলের থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ আসা পর্যন্ত, আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দিয়ে, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে, এরপরে আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করবেন যারা তোমাদের মতো হবে না। এই জন্য পরীক্ষা হবে, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া তোমাদেরকে ছাড়া হবে না। সেই জন্য বর্তমানে যাদের এই বিপদাবাদ দেখে, মুমিনদের বিপদাবাদ দেখে অনেকে অসহায় এবং আস্তে আস্তে হীনমন্য হয়ে পড়ছ, তাদেরকে জেনে রাখো হীনমন্য হওয়ার কোনো কারণ এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তারা মুমিন আর মুনাফিকদের পরীক্ষা করছেন, আলাদা করছেন, এবং যখন এই মুমিনরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরকে দিয়ে গোটা পৃথিবীতে আবার ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বেন। তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবড়ায় ওকাফ, ওহে যুবকেরা মুমিনরা তোমরা তো সেই ওকাফ পাখির মতো, উর্ধ্ব আকাশের বাস পাখির মতো যে ঝড় তুফান থেকে ভয় করে না, বরং সে বাতাসের তালে তালে আর উপরে চড়তে থাকে। মুমিনরা বিপদ দেখে, মুমিনরা মুমিনদের আক্রমণ দেখে, কুফফারদের শক্তি দেখে মুমিনরা ভয় করবে না, বরং আরো তারা শাহাদাতের তামান্না নিয়ে ওদের মোকাবেলা করার জন্য সামনে বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে মুসলিমদের এই কঠিন অবস্থায় সৎ সাহস নিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য ঈমানকে শক্তিশালী করে যার যা আছে তা দিয়ে কুফফারদের মোকাবেলা করার জন্য, মুসলিমদের ভূখণ্ডকে উদ্ধার করার জন্য, মজলুম মানুষকে সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।